برضا رب السماء مذ عرفت الله ربي حلوة حلوة حلوة حياتي مذ عرفت الله ربي. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا. يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون. يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সম্মানিত ইসটিভির শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ রাসূল করে প্রেরণ করেছেন, সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে ওহির জন্য জিব্রাইল আলাইহিস সালামকে নিযুক্ত করেছিলেন। আজকে আমাদের তাফসীর হবে সূরা নাজমের। এই সূরা নাজম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কী জীবনে নাজিল হয়েছে। এতে 62টি আয়াত রয়েছে। এই সূরা নাজমের নাম সূরা নাজম এই জন্য যে এই সূরার প্রথম আয়াতে আল্লাহ পাক এই নাজমের, নাজম মানে হচ্ছে তারকা, এই তারকার আল্লাহ পাক শপথ করেছেন ওয়ান নাজমে বলে, এই শব্দ দিয়েই এই সুরার নামকরণ হয়েছে সুরা নাজম। এই সুরার বিষয়বস্তু, কোরআনে কেরিমের কোনো একটি সুরাই একটি বিষয়বস্তু নিয়ে শুধু আলোচনা হয়নি, একাধিক বিষয় আলোচনা করা হয়েছে। কারণ যেই যুগে কোরআনে কেরিম নাজিল হয়েছে সেই যুগে এইরকম লিখার পদ্ধতি ছিল না যেমন আজকার লিখার পদ্ধতি, যে কোনো একটা বই একটা বিষয়ের উপরে লিখতে হবে, কোনো একটা আলোচনা বিশেষ একটি বিষয়ের উপরে শুধু রাখতে হবে, এইরকমটা ছিল না। যেমন ইম দ্বারা, আর কোরআনে কেরিম উপদেশ বলে তার নাম হচ্ছে জিকির, সুতরাং এইটা হচ্ছে গণকদের কাজ, যা শয়তানের সাহায্যে জিনের সাহায্যে এই গণকরা করে থাকে। একটা সত্য হয় একশোটাই মিথ্যা, কিন্তু ফায়াক দেব মাহা মেয়াতু কাজে মানে বিকেরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গণকরা একটা কথা ওই শয়তান জিন থেকে জেনে নেয়, কোনো রকম করে ওপর দিক থেকে ছৌ মেরে ফেরেস্তাদের কাছ থেকে শুনে নিয়েছে, আর ওখান থেকে আসমানের নিচে যেসব ফেরেস্তারা আছে আলোচনা করেছে, ওপর থেকে সংবাদ আসছে যে এই আজকে এই হবে বা আগামী বছর এই হবে, অমুক দেশে এই হবে, অমুক ব্যক্তির সম্পর্কে এই হবে, ইত্যাদি ইত্যাদি এসব কথা কিছু একটা শুনে নিয়ে ছুটি আসে, আর গণকরা তখন তাতে অনেক মিথ্যা কথা লাগে। যেন শয়তান সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদাকা ওয়া হুয়া কাযিবুন, সহিহ বুখারীর হাদিস, যে হে আবু হুরায়রা এই জিন তোমাকে এই কথাটা সত্য বলেছে, অর্থাৎ আয়াতুল কুরসির ফজিলতটা সত্য বলেছে, বিশেষ একটা ঘটনায় সহিহ বুখারীতে লম্বা কিসসা রয়েছে, এই কথাটা সত্য বলেছে, ওয়া হুয়া কাযিবুন, কিন্তু এই জিন জাতি হচ্ছে মহামিথ্যাবাদী, কাযিব তো ওরাও মিথ্যা বলে, আর মানুষ গণক যারা তারাও মিথ্যুক, একশোটি মিথ্যা মিলিয়ে বলে, বাজারে একটা কথা ঠিক হয়ে গেলে দেখো যে এরকম বলেছিল গণক ওই রকমই হইল, এইভাবে লোকেরা ইমান হারিয়ে দেয়, গোমরা হয়, গণকদের কাছে গেলে ইমান নষ্ট হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আতা কাহিনান ফাসাদদাকাহু, কেউ যদি কোনো গণকের কাছে হাত দেখাতে যায় অথবা ভবিষ্যৎ সম্পর্কে জানার জন্য যায়, আমার গরু হারিয়ে গেছে, আমার ছেলে হারিয়ে গেছে কোথায়, আমার চুরি করেছে, টাকা পয়সা চুরি হচ্ছে, কে করেছে, আমার ছেলে পাওয়া যাচ্ছে নিখোঁজ, কে খুন করেছে, ফাসাদদাকাহু বিমা ইয়াকুল, যা বললো তা বিশ্বাস করে নিল, যদি এইরকম করে ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর যা নাজিল হয়েছে আল কোরআন তার সাথে কুফরি করলো, সে কাফের হয়ে গেল। তো শয়তানকে কষাঘাত করা হয় উল্কাপিণ্ড দিয়ে, তাহলে ওই তারকার আল্লাহ শপথ করেছেন যা খসে পড়ে শয়তানকে আঘাত করার জন্য, অর্থাৎ উল্কাপিণ্ডের কসম। আর কেউ কেউ বলেছেন যে এটা কিয়ামতের কথা বলা হয়েছে, ওয়ান্নাজমে তারকার শপথ মানে সমস্ত তারকা নক্ষত্রের শপথ, যখন কিয়ামতের দিন হবে সেই দিনে ইজা হাওয়া, যখন তা খসে পড়বে, ওয়াইজা নুজুমুন কাদারাত, আল্লাহ বলেছেন সমস্ত তারকা আলোহীন হয়ে যাবে, খসে পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তিনটি তাফসির হতে পারে, কোনটি অপরটির বিরোধী নয়। মাদাল্লা সাহেবুক আমা গাওয়া, এই শপথ করার পরে আল্লাহ পাক যে বিষয়টিকে অকাট্য করে মানব জাতির সামনে পেশ করতে চাইছেন সেটা হচ্ছে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাদের সাথী, সাহাবায়ে কেরামদের সাথী সঙ্গী, আর কাফের মুশরিক যারা কোরাইশ যেই যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিয়েছিলেন তাদেরও সঙ্গী, ছোটবেলা থেকেই সঙ্গী, সেই দেশে বসবাসের জন্য, সেই মক্কা নগরীতে বসবাসের জন্য সেখানকার সঙ্গী, ছোটবেলা থেকে তোমাদের সাথেই চলাফেরা করেছে, মানুষ হয়েছে। মা দাল্লা সাহেবকুম, তোমাদের যে ছোটবেলার সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীকে উদ্দেশ্য করা হয়েছে, পথভ্রষ্ট গোমরা হয়নি। ওয়ামা গাওয়া, আর সে জেনে শুনেও ভ্রান্ত পথে পরিচালিত হয়নি। তাহলে দলাল আর গেওয়ায়া, দল্লা আর গাওয়াতে পার্থক্য হচ্ছে যে দল্লা না জেনে না বুঝে পথভ্রষ্ট হয়ে যা, জানলো না, জানার চেষ্টা করলো না, সুতরাং পথভ্রষ্ট। আর গাওয়া বলা হয় জেনে শুনে অন্যায় কাজ করা, জানে যে এটা অবৈধ কাজ, জানে এটা হারাম কাজ, জানে দিন ইসলাম সম্পর্কে, তারপরে পাপ করে অন্যায় কাজ করে। নবী করিম সাল্লাম না জেনেও পথভ্রষ্ট হননি, গোমরা হননি, পথহারা হননি, আর জেনেও তিনি ভুল পথে পরিচালিত হননি। অমায়ান্তিক আনিল হাওয়া, আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্যাদা এই যে তিনি নিজের প্রবৃত্তির অনুসরণে কোনো কথা বলেন না। অমায়ান্তিক আনিল হাওয়া, নিজের মনের খেয়াল খুশি কোনো কথা বলেন না, এখানে হাওয়া শব্দ আসল। ইনহুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, তার কথা তো ওয়াহি ছাড়া আর কিছুই হয় না যা তার প্রতি ইউহা প্রত্যাদেশ করা হয়, আসমান থেকে ওয়াহি করা হয় তারপরেই তিনি কথা বলেন। আল্লাহ সম্পর্কে, আল্লাহ পাকের দিন সম্পর্কে, সে আকিদার কথাই হোক আর ইবাদতের কথা হোক আর হালাল হারামের কথাই হোক, আচার ব্যবহারের কথাই হোক, এসব ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না। এখানে যেগুলি পার্থিব কথা সেগুলিকে বোঝানো হয়নি, দুনিয়ার কোনো পরামর্শ এমনি অথবা আলাপ আলোচনা, সেগুলো তো নবী সাল্লাম করতেন আর বলতেন, কিন্তু সেগুলি নিজের পক্ষ থেকে বলতেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যখন দেখলেন যে খেজুর বাগানে ওরা বিশেষ একটা কাজ করে, যাতে ওরা ধারণা রাখতো যে খেজুরের ফলন বাড়ে, নবী সাল্লাম বলেন যে এতে কোনো ফায়দা মনে হয় নেই। তো তারপরে ও বছর আল্লাহর পক্ষ থেকে ফলন কমে গেল, সাহাবারা বলেন যারা আসলে এবার তো ফলন কমে গেছে, এই কাজটা আমরা যে করতাম যে পুরুষ গাছ আর নারী গাছ দুই রকম গাছ আছে, তো একটা গাছের মুজকে আর একটাতে গিয়ে আমরা লাগাইতাম, তাতে ফলন বাড়তো আমাদের এই ধারণা ছিল, তো এবার তো ফলন কমে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন্তুম আলামে উমরে দুনিয়াকুম, তোমরা তোমাদের পার্থিব ব্যাপারে হয়তো বেশি জানতে পারো, সুতরাং দুনিয়ার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওয়াহির কোনো প্রয়োজন নেই, কিন্তু দিনের সাথে যা সম্পর্ক, যাতে মানুষের জীবনটা সুন্দর হবে, আকিদা এবাদত আখলাক চরিত্র সুন্দর হবে আর আখেরাত সুন্দর হবে, একজন মানুষের মতো মানুষ হবে, এই বিষয়ে যেটা দিন পূর্ণাঙ্গ জীবন বিধান, আর আখেরাতে কি করে সুখ শান্তি পাবে, জান্নাত পাবে, জাহান্নাম থেকে রক্ষা পাবে, এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিতে কোনো কথা বলেননি। কোনো মাসলা জিজ্ঞাসা করা হলে থেমে গেছেন যতক্ষণ পর্যন্ত ওয়াহি না এসেছে। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তাফসিরের দিকে ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের তাফসিরের দিকে। আমরা তাফসির করছিলাম সূরা নাজমের, সূরা নাজমের আয়াত নম্বর 4-এ আল্লাহ পাক ইরশাদ করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহি করা হইলেই তিনি কথা বলেন, নিজের পক্ষ থেকে কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, আল্লামাহু শাদীদুল কুয়া, আয়াত নম্বর 5-এ আল্লাহ পাক বলছেন এই ওহি তাকে কে শেখাতো? হে কাফের মুশরিকরা, হে কুরাইশরা, তোমরা যেমন ভ্রান্ত ধারণা রাখো আর মিথ্যা কথা বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে কোনো জিন কোনো শয়তানের রাতের অন্ধকারে শিখিয়ে যাচ্ছে, এসব মিথ্যা কথা তোমাদের, তাকে শিক্ষা দিয়ে থাকে মানে তার কাছে ওহি নিয়ে এসে থাকে শাদীদুল কুয়া, এমন এক ফেরেশতা যিনি অত্যন্ত শক্তিশালী, শাদীদুল কুওয়া, অত্যন্ত শক্তিশালী, যো মিররা, এবং তিনি অত্যন্ত শারীরিক গঠনের দিক থেকে সুন্দর, শারীরিক গঠনে তার কোনো রকমের ত্রুটি নেই, এটা একটা তাফসীর কেউ কেউ করেছেন। আজু মিররা মানে তিনি প্রজ্ঞার অধিকারী, তিনি জ্ঞানের দিক থেকে, বিদ্যার দিক থেকে ও অত্যন্ত শক্তিশালী। জো মিররা ফাস্তাওয়া, অতপর জিব্রাইল আলাইহিসসালাম ওয়াহি নিয়ে এসে নিজ আকৃতিতে স্থির হয়েছিল। আল্লাহ বলছেন জিব্রাইল আলাইহিসসালাম মক্কায় যখন প্রথম দিকে ওয়াহি নিয়ে এসেছিলেন, আর একবার আসল রূপে দেখা দিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেটা কাবা ঘর থেকে কাছেই জিয়াদ নামক একটা মহল্লা আছে, এই জিয়াদে যেমন হাদিস দ্বারা বোঝা যায়, এখানে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে আসল রূপে দেখেছেন। ওয়ালাহু সিত্তু মিয়াতু জানাহ, আর জিব্রাইল আলাইহিস সালামের 600টি ডানা ছিল। ওয়াহুয়া বিল উফুকিল আলা, আর এই জিব্রাইল আলাইহিস সালাম ঊর্ধ্ব দিগন্তে ছিলেন, অর্থাৎ এত বিশাল সৃষ্টি আল্লাহ পাকের, এত বড় সৃষ্টি, এত শক্তিশালী সৃষ্টি আল্লাহ পাকের, এই জিব্রাইল ফেরেশতায় যেমন তেমন 3.5 হাতের মানুষের মতো নয়, কোনো ছোটোখাটো সৃষ্টি নয়, যে ঊর্ধ্ব দিগন্ত রয়েছে, দিগন্ত বলা হয় পৃথিবীর এক কর্নার থেকে আরেক কর্নার, তাই না? পুরোটাকে কাদ সাদ্দাল উফুক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে যে জিব্রাইল আলাইহিস সালামকে এমন ভাবে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যেন একটা দিগন্তকে তিনি ঘেরে ফেলেছেন, এত বিশাল আল্লাহ পাকের সৃষ্টি, নিচে থেকে জমিন, জিয়াদ থেকে নিয়ে আকাশ পর্যন্ত। সুম্মা দানা ফাতাদাল্লা, অতঃপর জিব্রাইল আলাইহিস সালাম নিকটবর্তী হলেন, ফাতাদাল্লা আরো নিকটবর্তী হয়ে গেলেন। এখানে জিব্রাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, কারণ আলোচনা চলছে জিব্রাইল আলাইহিসসালাম সম্পর্কে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। তো জিব্রাইল ফেরেশতা যখন মক্কায় আসলেন ওহী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার আসল রূপে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত নিকটবর্তী হয়েছিলেন। এই আয়াতের যারা ব্যাখ্যা করেছে যে আল্লাহর অত্যন্ত নিকটবর্তী নবী হয়ে গেছেন আর আল্লাহকে দেখেছে, তাদের কথা মিথ্যা, একেবারে ভ্রান্ত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কঠোরভাবে তার প্রতিবাদ করেছেন, মান হাদ্দাসাকুম, কেউ যদি তোমাদেরকে বলে যে আন্না মুহাম্মাদান রা রব্বহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার স্বামী, আমার রসুল তার রবকে, তার প্রতিপালককে দেখেছেন, ফাকাদ আজামাল ফিরিয়াতা, তাহলে সে চরম মিথ্যা কথা বলল। ফাকানা কাবা কাউসাইনি আওয়াদনা, সুতরাং জিব্রাইল আলাইহিস সালাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে 2 ধনুকের ব্যবধান থেকে গিয়েছিল, ধনুক, 2টো ধনুকের ব্যবধান থেকে গিয়েছিল, আও আদনা, অথবা এর চাইতে বেশি নিকটবর্তী হয়ে গেছিলেন, মানে এত কাছে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিব্রাইল কথা বলেছেন এবং দেখা দিয়েছেন। ফাওহা ইলা আবদেহি মা আওহা, অতপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার কাছে ওহি করলেন, মা আওহা, যা আল্লাহ পাক ওহি করেছিলেন এই জিব্রাইলের মারফত, যা আল্লাহ পাক ওহি করতে চাইলেন তা তার বান্দার ওপর এই জিব্রাইলের মাধ্যমে ওহি করলেন। মা কাজাব আল ফুয়াদু মা রাহ, আর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হৃদয়, ফুয়াদ মানে হচ্ছে কল্ব, হৃদয়, হৃদয় মিথ্যাও মনে করেনি, মারা যা দেখেছে, নবী সাল্লাম যা দেখেছেন অর্থাৎ জিব্রাইল সাল্লামকে আসল রূপে দেখেছেন, সেটাকে মিথ্যা মনে করেননি, মানে তার অন্তর থেকে ভালো করে তিনি দেখেছেন এবং বিশ্বাস করেছেন যে আমি জিব্রাইল সাল্লামকে দেখলাম। আফা তোমারুন আলা মায়ারা, মোহাম্মদ সাল্লাম যা দেখেছেন সে সম্পর্কে কি তোমরা বিতর্ক করবে, হে কাফের মুশরিকেরা, তারপরে অস্বীকার করবে? আর জিব্রাইল আলাইহিস সালামকে যে দেখতে পান, তিনি কি নবী রাসূল নন? তার উপর কি ওয়াহী আসে নেই? কেন তার প্রতি ঈমান নিয়ে আসবে না? ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা, আল্লাহ পাক বলছেন আর নিঃসন্দেহে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখেছিলেন, জিব্রাইল আলাইহিস সালামকে দেখেছিলেন, নাযলাতান উখরা মানে মাররাতান উখরা, আর একবার, আরও একবার দেখেছিলেন, সেটা ছিল মেরাজের রাতে আকাশে। কোথায় সেটা? আল্লাহ পাকি বলছেন ইন্দা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহা যে কুল গাছ রয়েছে সেই কুল গাছের পাশে। সিদরাতুল মুনতাহা কেন বলা হয়? মুনতাহা মানে শেষ সীমানা, শেষ সীমানার বরই গাছের পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে দেখেছিলেন। ওয়ালাকাদ রাআহু মানে জিব্রাইলকে দেখেছিলেন, কারণ জিব্রাইলেরই আলোচনা চলছে, আল্লাহ পাককে নয়। তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলেছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকবার জিজ্ঞাসা করা হয় যে হাল রায়তা রব্বাক, আপনি কি আপনার রবকে দেখেছেন? তখন তিনি বলেছেন নূরুন আন্না আরাহু, আল্লাহ পাকের জাতে পাক তো নূর আর নূর, আলো আর আলো, আমি কি করে তা দেখতে পারি? ইন্দাহা জান্নাতুল মাওয়া, ওই সিদরাতুল মুনতাহার পাশেই রয়েছে জান্নাতুল মাওয়া, বসবাসের জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তাহলে আকাশের উপর রয়েছে। ইদ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, সেই সময় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহার কাছে থাকেন, তখন নবী সব দেখছেন এই সিদরাতুল মুনতাহা, এই বড়ই গাছ, যে তাকে যেন ঢেকে নিচ্ছিল, মা ইয়াগশা, যা ঢাকছিল, যা ঢাকার তা ঢেকে নিচ্ছিল, মানে আল্লাহ পাকের পক্ষ থেকে এমন আশ্চর্য বিষয়গুলি বা বস্তুগুলি ছিল, নূর আর নূর তা ঢেকেছিল এই গাছকে। মা জাগাল বাসার মা অমা তাগা, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি ভ্রম হয়নি, মা জাগাল বাসার, নবী সাল্লামের দৃষ্টি ভ্রম হয়নি, অমা তাগা, আর সীমা ছাড়িয়েও যায়নি এসব দেখতে গিয়ে। লাকাদরা আমিন আয়াত রব্বিহিল কুবরা, আর এই সফরে, এই আকাশের সফরে, মেরাজের সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর প্রতিপালকের বড় বড় অনেক নিদর্শন দেখেছিলেন, আয়াত বহুবচন আর কুবরা, বড় বড় নিদর্শনগুলি দেখেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আকাশের পথে ফেরেশতাদের দেখেছেন, আম্বিয়াদের সাথে প্রত্যেক কাছে সালাম দেওয়া হয়েছে, পঞ্চাশ অক্ত সালাত ফরজ হয়েছে, সেটাকে ডিসকাউন্ট করে পাঁচ অক্তে নিয়ে আসা হয়েছে, পাঁচ অক্ত যারা আদায় করবে তারা পঞ্চাশেরই সওয়াব পাবে। এছাড়া বহু আল্লাহ পাক রব্বুল আলামিনের আশ্চর্যজনক সৃষ্টি বা দৃশ্য আকাশে রয়েছে, তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন, সেদিকে ইঙ্গিত করা হয়েছে। আফার আয়তুমুল্লাহ তাওয়াল উজ্জা, আল্লাহ পাক বলছেন আচ্ছা তোমরা একটু চিন্তা করে বলো তো, ভেবে দেখো তো, লাত তোমাদের দেব সম্পর্কে, ওয়াল উজ্জা আর উজ্জা দেবী সম্পর্কে, ওয়া মানাত আসসালেসাতাল উখরা, আর আর এক তৃতীয় যে মানাত তোমাদের দেবী রয়েছে এসব সম্পর্কে বলো তো, যে এগুলি না কথা বলতে পারে, বাকশক্তিহীন, না এর মধ্যে কোনো ক্ষমতা আছে, অক্ষম, না নড়াচড়া করতে পারে, নড়াচড়াও করতে পারে না, কোনো শক্তিও নেই, এইসব দেবদেবী, এই মূর্তি প্রতিমার গায়ে যদি মাছিও বসে যায় তো মাছিটাও তাড়াতে পারবে না নিজের, কেউ যদি কোনো অনিষ্ট করে তার নিজের অনিষ্টটাই দূর করতে পারবে না, আর তার সাথে সাথে তার সামনে যেসব প্রাসাদ রাখা আছে, যেসব নজর নিয়াজ কোরবান রাখা আছে, সেগুলি কি সরাইতে পারবে, সেগুলি কি খেতে পারবে? আর সেগুলি তো যদি মাছি ভান ভান করে তো মাছিটা কি তাড়াইতে পারবে, যে আমার যেহেতু খাবার, সুতরাং এটাকে রক্ষা করি, নিজের কিছু রক্ষা করতে পারছে না, ভালো মন্দ নিজেরই কিছু করতে পারছে না, তাহলে তোমাদের আর কি করে দিবে, কেন তাহলে এসবের পূজা? আর একই অবস্থা দরগাহের, যদি বড় আল্লাহর ওলি হোক মারা গেছেন, তার কাজকর্ম বন্ধ হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইজা মাতা ইবনু আদম, আদম সন্তান যখন মারা যায়, ইনকাতানু আমালু, তার আমল কাজকর্ম বন্ধ হয়ে যায়, দুনিয়ারও কাজ বন্ধ হয়ে যায় আর আখেরাতের কাজ বন্ধ হয়, দিনেরও কাজ বন্ধ হয়ে যায়, নামাজ পড়া, যাকাত দেওয়া, হজ করা ইত্যাদি যেমন বন্ধ হয়ে যায়, দোয়া করা বন্ধ হয়ে যায়, তেমনি তার ডিউটি করা বন্ধ হয়ে যায়, আর তার কথা বলা বন্ধ হয়ে যায়, আর তার কোন রকমের কোনো কিছু যদি অনিষ্ট হয় সেটা দূর করাও বন্ধ হয়ে যায়, একটা মাছি তাড়াইতো, বেঁচে থাকলে একটু মাছি তাড়াইতো, তার চেহারা থেকে শরীরে মাছি তাড়ানো বন্ধ হয়ে যায়, সুতরাং ওই কবরওয়ালা যার কাছে চাইতে যাচ্ছ ছেলে মেয়ে রোগের আরোগ্য, সে নিজের মাছিটাও তো তাড়াইতে পারবে না, নিজের কবরের বন জঙ্গলটা তো সাফ করতে পারবে না, তাহলে তার কাছে কেন চাওয়া পাওয়া, না তার কাছে চাওয়া আছে ইসলামে, না তার কাছে পাওয়া আছে। আলাকুম যাকার ওয়ালা হল অনুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যে আচ্ছা বলো তো, তোমাদের জন্য শুধু পুরুষ সন্তান, ছেলে সন্তান, ওয়ালা হল অনুসার, আল্লাহর জন্য তোমরা নির্ধারিত করলে মেয়ে সন্তান, মানে তোমরা শুধু ছেলে সন্তানে খুশি হও, আর মেয়ে সন্তান হলে জীবন্ত দাফন করে দাও, না হলে মুখটা কালা হয়ে যায়, মনটা এক খারাপ হয়ে যায়। এই চরিত্র যদি কোন মুসলিমের মধ্যে থাকে তাহলে এটা কাফেরদের চরিত্র, যারা মেয়েদেরকে জীবন্ত দাফন করে দিত, এটা জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগের চরিত্র। আল্লাহ পাক বলছেন যে তিলকা ইজান কিসমাতুন জিজা, যদি এই রকমটাই করো যে তোমরা তো ছেলে সন্তান পছন্দ করো আর আল্লাহর জন্য শুধু মেয়ে সন্তান, এক তো আল্লাহর ছেলে বলেন, কাফের মুশরিক আরবরা বলতো যে ফেরেশতারা আল্লাহর মেয়ে আর এই দেবীগুলি আল্লাহর মেয়ে, আল্লাহর কন্যা, আল্লাহ পাক এই জন্য বলেছেন, এই ভাগ তো তাহলে অসংগত ভাগ বাটোয়ারা, তিলকা এটা তো তাহলে কিসমাতুন জিজা, অসংগত ভাগ বাটোয়ারা, এ কেমন ভাগ বাটোয়ারা করলো যে তোমরা শুধু ছেলে সন্তান নেবার আমাকে মেয়ে দেবে, আল্লাহ পাকের আসলে ছেলেও নেই মেয়ে নয় কিছুই নেই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সূরায়ে ইখলাস আল্লাহ পাক বলেছেন। এখানে আমাদের সময় শেষ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলম যেন কোরআনে কারিম বুঝার তৌফিক দান করেন এবং সেই মোতাবেক চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের হিদায়তের পথে রাখেন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।